রাখা উচিত পানিতে, এবং জাহারাল ফলু পিয়ে একটু মিষ্টি হয়ে গেছে পানি, ওই পানিকে বলা হয় আন্নাবি। এটার দ্বারা অজুর রায়ের আছে কিনা এই মাসলা এখানে ইমাম তিরমিজি উঠাইতেছে। চলো, قال حدثنا الناس قال حدثنا شريك عن أبي فزارة عن أبي سيدنا عن عبد الله بن مسعود رضي الله عنه قال سألني النبي صلى الله عليه وسلم ما في إداوتي فقلت لبيب، فقال تمرة طيبة وماء طهور، قال فتوضأ منه. قال أبو عيسى وإنما روي هذا الحديث عن أبي سيدنا عن عبد الله عن النبي صلى الله عليه وسلم، وأبو زيد رجل مجهول عند أهل الحديث لا نعرف له رواية غير هذا الحديث، وقد رأى بعض أهل العلم الوضوء بالذي منهم سفيان وغيره، وقال بعض أهل العلم لا يتوضأ بالنبي، وهو قول الشافعي وأحمد وإسحاق، وقال إسحاق قلت لي رجل بهذا فتوضأ بالنبي وتيمم أحب إلي. قال أبو عيسى وقول من يقول لا يتوضأ بالنبي أقرب إلى الكتاب وأشبه، لأن الله تعالى قال فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا. হাদিস উল্লেখ করছেন, এরপরে হাদিসের উপরে কালাম করছেন, এরপরে মাযহাব বয়ান করছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মশহুর মাযহাব সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই এর মতে, ওনার থেকে চারটে রেওয়ায়েত আছে, তার মধ্যে মশহুর যেটা ওটা সুফিয়ান সৌরির মতোই। দ্বিতীয় মাযহাব ইমাম আবু হানিফার এরকম পানি যদি থাকে নাবি থাকে তাহলে ওযু না করে বরং তায়াম্মুম করে নামাজ। এটা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি রওয়ায়েত, ওনার মত। এবং এটাকে মারজু ইলাই কওল করার দেওয়া হয়েছে ইমাম আবু হানিফার। তার মানে এর দিকে ইমাম আবু হানিফা রুজু করেছেন। সেই হিসাবে আইম্মায়ে সালাসার বক্তব্য ইমাম আবু ইউসুফ ইমাম আবু হানিফার মত এটি দাঁড়ায় যে ওযু জায়েজ নাই বরং যেহেতু ইমাম সাহেবের রুজু সাবেত আছে তাই এই নিয়ে এখন আর এত মাতামাতি দরকার বা উনি খোলাটা শেষ করে দিতে অল্প কথা, আমরা অল্প কথায় থাকতেছি না। তো কথা ইমাম আবু হানিফার রুজু এ ব্যাপারে মজবুত কোন দলিলের উপরে এর ভিত্তি নাই। এক কথায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহের রুজু এ ব্যাপারে সাবেত নাই। এই কারণে ইমাম মোহাম্মদ ওনার কিতাবে এই রুজুর কথা উল্লেখ করেন নাই, ইমাম তহাবিও এই রুজুর কথা জানেন না, এরপরে আবু বকর আল জাফফার রহমতুল্লাহ আলাইহ আহকামুল কোরআনে উল্লেখ করছেন সরহু মুখতাসারিত তহাবি ওনার। এই মুখতাসারুত তহাবি মুখতাসারুল কুদুরির মতো এক কিতাব, মুখতাসারুত তহাবি ইমাম তহাবির লেখা মুখতাসার ফেকের কিতাব, শুধু ফেকের কিতাব মাসাইল কুদুরির মতো। ওইটার সভা করছে আবু বকর আল জাফফার আর রাজি, বুঝছো কথা? গত বছর আমাকে এক কপি আইনে দিতে মারানো আব্দুল মালিক, এক কপি মানে বিশাল কিতাব, ওটা সর্বু মুখতাসারিত তহাবি, কার লেখা? আবু বকর আল জাফফার আর রাজি লেখা, বুঝছো কথা? এটা ভেরি গুড সভা, সুন্দর ইয়ে করছে ওনার এলমি একটা ই মানে দেখা যায়, এবং হাদিসি ইত্যাদি বিষয়ে লম্বা সরা করছে। ওইটা শায়েখ মোহাম্মদ আওয়ামার রামাইন শায়েখ বাগদাদ ওই চাকরি তালিম করে বের করছে, ওখান থেকে মৌলানা একটা আমার জন্য কিনে আনছে। তো এই সরহু মুখতাসারি তহাবিতে এবং ওনার যে আহকামুল কোরআন তফসির, সেখানেও ইমাম আবু হানিফার ওই প্রথম মাজহাবে উল্লেখ করছে। কতটা বুঝছো? কোনটা? যে ওযু করবে। এরপরে এরপরে সালাতি মবসুদের মধ্যে, তারপরে তোমার কাসানি রহমতুল্লাহ আলাইহ মালিকুল ওলামা বাদাই সনায়ের মধ্যে সাহেবে হেদায়া ওনার হেদায়ের মধ্যে এনারা সব ওই কল উল্লেখ করছে, ওইটাকেই ইমাম আবু হানিফার মাজহাব হিসেবে উল্লেখ করেছে। আমাদের আকাবিরদের মধ্যে হযরত গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহ, হযরত শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহ, আর হযরত গাঙ্গুই রহমত জমানা মাওলানা আব্দুল হাই লখনবী সাহেব, এনারা সবাই কৌল ওইটাকেই ওনারা ইমাম আবু হানিফার মত হিসেবে উল্লেখ করছে। কথাটা বুঝতে পারছ? মুহিতে বোরহানি এখানে আছে, মুহিতে বোরহানি সেখানেও ইমাম আবু হানিফার মাজহাব এটাই উল্লেখ করা হয়েছে প্রথমটা। এই জন্যে আমি দাবি করি যে রুজু সাবেক নেই, রুজুর কল এটা এমন এক ব্যক্তি করছে যার উপরে এ ব্যাপারে পূর্ণাঙ্গ এতেমাদ করা মুশকিল, সেটা হল নু ইবনে আবি মারিয়াম। নু ইবনে আবি মারিয়াম, নু নু উনি বলছেন এই রুজুর কথা। আর আল্লামা কাসানি রহমতুল্লাহ আলাই নোহের বক্তব্য উল্লেখ কইরা এরপরে বলতেছেন কাদা কালা নো, উপরে তো এমনি বলছে অকালা নো, কইয়া বক্তব্যটা নকল করছে ইমাম আবু হানিফার রুজুর, আবার কইতেছে কাদা কালা নো, এই কথাটা হইল সন্দেহজনক, বুঝছো কথাটা? সন্দেহ প্রকাশ প্রকাশার্থ যে এইটা দিয়া ওনার উনি সব জাহির করতেছে কে আল্লামা কাসানি, যে কাজা কলানো, কিন্তু মাজহাব এবং দলিল বয়ান করছে কাসানি ওই ইমাম আবু হানিফার প্রথম কলের উপরে, ওর উপরে দালাইল বয়ান করছে, এতে তরজি দিছে, ওটা কি ইমাম আবু হানিফার মাজহাব হিসেবে? যদি রুজু সাবেত হইতো ইমাম মোহাম্মদ জানতেন না, প্রায় 3 বছর তো উনি ওনার কাছে থাকলেন, ওনার ইন্তেকালের পরে না ইমাম আবু ইউসুফ ইমাম মালিক এনাদের সোহবত অবলম্বন করছে। ইমাম আবু হানিফা ইমাম মোহাম্মদ জানে না, ইমাম তহাবি উনি জানে না, সারাক্ষী জাসসার জানে না, এরপরে ঈশা তোমার সাহেব হেদায়া জানে না, সাহেব বাদায় জানে না, হ্যাঁ তোমার এনারা এটাকে কি করেন? সর্বপ্রথম আমার জানা মতে ওই নোহের ওই এবারতকে কাজী খান নিতে, কাজী খান নিছে, নিয়ে এটাকে তরজি দিছে, আর এর পরে আইসা হাসকাফি সাহেব আর দুররুল মুখতারে ইবনে নুজাইম আল বাহরুল রায়েকে, আর এইদিকে আইসা শেষমেশ ইবনে আবেদিন স্বামী, উনি ওই ফতোয়ায় সামিয়া অথবা কও রদ্দুল মুখতার, এইটাতে ওনারা এই রুজুর কবলের উপরে এতেমাদ করছে। বুঝছো কথাটা? হ্যাঁ, কাজী খান, এরপরে দুররুল মুখতারওয়ালা হাসকাফি, এরপরে ওইখানে তোমার বাহরুল রায়েকওয়ালা ইবনে নুজাইম আর ইবনে আবেদিন স্বামী। এরাই এই রুজুর ফলটা উপরে এতেমাদ করছে আর এমনি প্রকাশ করছে। তকি সাহেব ওইটার উপরেই এতেমাদ করছে, কিন্তু এটা আমাদের খেয়ালে এটা এতেমাদ করা গোড়াই দেখতে হবে জিনিসের তুলনা করতে। হ্যাঁ, কাজী খান কইলেই হয়ে দিব, আর বেটারা কি মাতৃ মারছে? হ্যাঁ, এই জন্যে রুজুর কওল ঠিক না। প্রথম কওল হইল ইয়াতাওয়াদ্দাউ বিহি, দুই নম্বর কওল হইল ইয়াতায়াম্মাম, তিন নম্বর কওল হইল ইয়াজমাউ বাইনাত-তাওয়াদ্দি ওয়াত-তায়াম্মুম। বুঝছো কথাটা? ওয়াহুয়া ইখতিয়ারু মুহাম্মদ ইবনুল হাসান রাহিমাহুল্লাহ, ইমাম মোহাম্মদ এটাকে অবলম্বন করছেন। ইয়াজমাউ বাইনাত তাওয়াদ্দি ওয়াত-তায়াম্মুম, ওয়াহুয়া মুখতারু ইসহাক ইবনে রাহুয়া কামা ক্বালা তিরমিজি রাহিমাহুল্লাহ হাহুনা ওয়া ক্বালা ইসহাক ইনিতুলিয়া রাজুলুন বিহাজা ফাতাওয়াদ্দা বিত-তায়াম্মুম ওয়া তায়াম্মামা, ফাতাওয়াদ্দা বিত-তায়াম্মুম ওয়া তায়াম্মামা আহাব্বু ইলাইয়া। বুঝেনি ইসহাক বলতেছেন কি, যে কেউ যদি এরকম সমস্যার সম্মুখীন হয়, ইনিতুলিয়া রাজুলুন, বুঝেনি মুবতালা হয় এরকম, অর্থাৎ এরকম সমস্যায় পড়ে যে নাবিজ আছে আর কোনো কি নাই, পানি নাই, তাহলে সে উযু করবে আবার তায়াম্মুম করবে, আহাব্বু ইলাইয়া, এটাই এই জামা, এটাই আহাব্বু ইলাইয়া। কথাটা বুঝছো? এটাও ইমাম আবু হানিফার একটা রেওয়ায়েত, আরেকটা রেওয়ায়েত হইল যে ইখতিয়ার, যেটাই মন চায় উযু করতে পারে, তায়াম্মুম করতে। এই চারটার মধ্যে প্রথম রেওয়ায়েত যেটা বলছি, যেটা সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই এর মতো, উনিও দেহ এই মাসলায় সুফিয়ান সৌরি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সাথে একমত, উনিও বলছেন। হ্যাঁ, ইমাম আবু হানিফা না হাদিস জানতো না, আর ই সুফিয়ান সৌরি তো আমি রুল মুখমিনি না ফিল হাদিস, বুঝতে কথাটা? ওই বেটাও কি করতেছে এটার দ্বারা? একটা কথা হইল যে রুজু এটা কি নাই, সঠিকভাবে সাবেত তাহলে মাজহাব হইল না। আর ওই দিকে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ তিনজনের মত হইল যে ও তয়াম্মুম করবে, এরকম যদি অবস্থা হয় তাহলে ওযু করবে না, বরং তায়াম্মুম করে নামাজ পড়বে। বুঝলে এটা কথা? হ্যাঁ, এটা হইল তিন ইমামের মত, আর অপর দিকে ইমাম আবু হানিফা, সুফিয়ান সৌরি এনাদের মত হইল ওযু করবে, তায়াম্মুম করবে, ওযুই করবে। এই হইল মাযহাব। এরপরে দালাইল, ওনারা দলিল দিচ্ছেন, ইমাম তিরমিজি এখানে উল্লেখ করছেন, ফাতায়াম্মামু সাইদান ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মাম, মায়ে মুতলাক, মায়ে মুতলাক, মাআন বলা হচ্ছে মুতলাক পান। মুতলক পানি যদি না পাও তাহলে তায়াম্মুম করো। আর নবীর যেটা এরা মায়ে মুতলক না বরং মায়ে মুকাইয়্যাদ, নবীর কি মায়ে মুকাইয়্যাদ, বুঝছ কথাটা? মুতলক মা মুতলকান মা পানি বললে এটা বুঝায় না। এই জন্য ওনারা বলেন যে মুতলাক পানি যখন পাওয়া যাবে না তো তায়াম্মুম করবে, আল্লাহ তাআলা বলছেন ফাতায়াম্মুম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, সুফিয়ান সৌদি রহমতুল্লাহ আলাইহি, এনাদের দলিল হাদিসুল বাব, হুজুর বলছেন তামরাতুন তাইয়্যিবা ও মাউন, বলে পাত্রে কিমিয়া মাফি ইদাওয়াতিকা আল ইদাওয়া ইনাউন সগীরুন মিন জিল্দ, চামড়া দিয়া বানানো ছোট পাত্রকে বলা হয় ইদাওয়া। মাফি ইদাওয়াতিক, উনি বললেন নবী কালা তামরাতুন তাইয়্যিবা ওয়া মাউন, মা হিয়া ইল্লা তামরা ওয়া হিয়া তাইয়্যিবা ওয়া মা ওয়া হিয়া তাহুর, এখানে তো অন্য কিছু না, কিছু খেজুর যেটা পাক পবিত্র আর ওয়া মাউন যেটা নাকি কহে, তো মাউন তাহুর। এই হাদিস দিয়া ইস্তেদলাল করছেন এনারা যে এর থেকে বোঝা গেল নবী দিয়া বুঝু করা যাবে, নিজে কি করছেন এরপরে। এখন এই হাদিসের উপরে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র যা আছে, বুঝছো কথাটা, এটা ছড়া হয়েছে যে আবু জায়েদ এই হাদিসের রাবি আনাবদুল্লাহ ইবনে মাসউদ, ওনার চাকরি যে আবু জায়েদ, এ বেচারা সম্পর্কে বলা হয়েছে মজবুর। মহাদ্দিসিনের ফয়সালা কি মজবুর, ওনাদের কথায় বোঝা যায় কারো কারো কথার থেকে যে উনি একাই রেওয়ায়েত করে, এই হাদিস উনি একাই রেওয়ায়েত করে। কারো কারো কথার থেকে বোঝা যায় আবু জায়েদ মজহুল, শুধু আবু ফাজারা তার রাবি, এই জন্য আবু জায়েদকে মজহুল বলেছে। দেখো মজহুল মুহাদ্দিসিন যদি মুতলাকান বলেন তাইলে মজহুলুল আইন মুরাদ হয়, মজহুলুল এদিকে আবু ফাজারার থেকে দুইজন শেখা রাবি পাওয়া গেছে, একজন হইল আরে আবু জায়েদ থেকে একজন হইল আবু ফাজারা রাশেদ ইবনে কাইসান, আবু ফাজারা রাশেদ ইবনে কাইসান, আরেকজন হইল আবু রওক আসিয়াত ইবনুল হারেক। কয়জন হইল, দুইজন যদি রাবি থাকে তাইলে তারে এভাবে মজহুলুন যেটা ওনাদের এস্তেলা বলা যায় না। কথার দ্বারা বুঝা যায় যে কেউ কেউ আবু ফাজারার রেওয়ায় শুধু পাইছে, এই কারণে মজহুল বলেছে। আবু ফাজারা একা না বরং আবু রওক আতিয়াত ইবনুল হারেস, দুইজন শেখা রাবি রেওয়ায়েত করে, এটা একটা বিষয় মনে রাখার। দুইজন শেখা রাবি যদি রেওয়ায়েত করে ইমাম জুহলি এনাদের থেকে অনেকেই এটা উনি সহ অনেকেই বলেছেন ওই ব্যক্তি জাহালতে আইন কি হয়ে যায় দূর হয়ে যায়, জাহালতে আইন থাকে। একদিক দিয়ে কইতেছে আবু জায়েদ মজহুল ইবনে হিব্বান তো এই পর্যন্ত লাই ইউরাফু ইসমুহু ওয়ালা বালাদু ওয়ালা, বুঝেছি কথাটা, কোথায় বাড়ি কোথায় ঘর কোথায় কি এই লোক সম্পর্কে কিছুই জানা নেই। আরেকদিক দা কালাল ইমাম আবু দাউদ আবু জায়েদ কানা নাব্বাজান বিল কুফা মাওলা আমর ইবনে হুরায়স কানা নাব্বাজান বিল কুফা, মা নবীন ব্যস্ত কুফায়, একদিক দিয়ে কইতেছে চেনা যায় না কোনো জানা যায় না কেডা কোন ব্যক্তি, আরেকদিকে ইমাম আবু দাউদ কইতেছে বুঝা যায় চিন্ত কেউ না, নবীন ব্যস্ত নবীন বানাইতো ব্যস্ত, এটা কেমনে জানা না চিনলে এটা কেমনে কয়, হ্যাঁ এই যে কথার মধ্যে দেখা যায় একটা ই আছে এখানে ফাঁক রয়ে গেছে, আর দুইজন রেওয়ায়েত করলে তাকে এইভাবে ওনাদের উসুল মোতাবেক মজহুল করতে পারে না, এটা একটা আরেকটা বিষয় হইল আবু হাসেম রাজি রহমতুল্লাহ ওনার ছেলে জিজ্ঞাসা করছে যে কোন ঠেকা ব্যক্তি যদি কারো থেকে রেওয়ায়েত করে তাহলে ওই ব্যক্তির রেওয়ায়েত ঠেকার রেওয়ায়েত ওই ব্যক্তির ব্যাপারে কতটুকু নাফামান হবে ফায়দামান হবে, তো আবু হাসেম রাজি বলছে ইদা কানা জয় মারুফান বিদ্যম লায়ান পাউহু রেওয়ায়েতুল ঠেকাতে আন, যদি ওই ব্যক্তি মারুবি আনহু যদি কি হয় মারুফ রিজফ হয় তাহলে লায়ন পাউহু রেওয়ায়েতু ঠেকাতে আন ওয়াইন কানা মাজহুলান নাফা, বুঝছো কথাটা, একজন ঠেকা রেওয়ায়েত করে যদি আর মারুবি আনহু যদি কি হয় মজহুল হয় তো বলেন যে একজন ঠেকার রেওয়ায়েত এখানে উপকারে আসবে কাজে লাগবে, কাজে লাগার কি অর্থ তার রেওয়ায়েতটা এতবার করে না, এটাই তো, আর সেখানে আবু জায়েদ থেকে কয়জন রেওয়ায়েত করে বুঝে গেছে কথা, ওইদিকে হাফেজ জাহাবির যে একটা এবারও দিছিলাম তোমাদের মজহুল সম্পর্কে নোট করছিলাম, কোথায় নোট করছিলাম ওখানে রেখে দিত মুখস্থ করছো না, জাহেল জোয়ালা করে লইয়া আমি বিপদে পড়ছি, দিলাম জিনিস ওরা এটা মুখস্থ করব ওরা সব এলোমেলো খাতা ওই খাতাই থাকবো দাপন হয়ে দিব একসময় তবে খুঁজা পাইতেছি না মাথায় আনতে হবে, হ্যাঁ কেউ পড়ো নাই তুমি নাকি লেখছ, হ্যাঁ তুই পড়ো নাই সব তালে ভুলে গেছে, তুমি লেখছ তুই পড়ো নাই সবার এক অবস্থা কেউ মুখস্থ করো নাই তুই এটা দিয়ে আমার কি লাভ, হ্যাঁ মজবুর কয়েকেছে গতবার নাম কয়েকে প্রথমত কয়েকে একটা হলো কইয়া দম লইতেছে যে এর মধ্যে যদি মনে পড়ে তাইলে কই মজহুলুর রিওয়ায়া আর মজহুলুর আদালা, না মজহুলুর রিওয়ায়ার হুকুম কি solo fue una pequeña rebaja, una rebaja de su potencia, una rebaja de su potencia, pero para ver que me está lastimando, me da lástima con todo. লাভ মানে তো হলো কি সাবের মিয়া কইছিলাম না এলএম নিয়ে দিতে হবে, দাওরাইয়া দিছে, কতবার পড়ায় দিলাম কেউ দেই এখন মাতো না, এই যে এরা আদা আদা ভুলছে আদা আদা নিয়ে, এগুলি দিয়া কি করুন দেখো, এরম করে পড়াই তো দুধ পাওয়া যায় না, যেটা কইছি যেগুলি দরকারি জিনিস, এরকম তো সব মাথা এলে তাইলে দিতাম তোমাদের, কয়েকটা দিলাম কি জন্যে, ওগুলি সাথে নিয়ে দেখতে হবে, মুখস্থ রাখতে হবে, তুমি পাও নাই মজুর রে বায়া মজুর করছো মুখস্থ করছো, এই গায়ের জোয়ালারে মুখস্থ করাইলাম, এখন সে কইতে কি হইব, এই যে এখানে দরকার তুমি ওনাদের কথা দিয়েই তো ওনাদের ই করতে হবে, তুমি এমনি কেমনি ইমাম আবু হানিফার আসল মোতাবেক এ রেওয়ায় গ্রহণ করার লোক, ইমাম আবু হানিফার আসল মোতাবেক উনি মজহুলের ব্যাপারে ওনার তো দৃষ্টিভঙ্গি আছে, মজহুলুর রেওয়ায়া মজহুলুর রেওয়ায়া মজহুলুল আদালা মজহুলুল আদালত কয় কেছে দুই কেছে কি কি জাহেরান ও বাতিনান মানে কি পরিবারের মধ্যে চলাফেরাইলের কি পরিবারের মধ্যে অভ্যন্তরীণ বিষয় পরিবারের সাথে কিভাবে মহামেলা করছেন পরিবারের সাথে এটা তোমার একটা করছে পরিবারের সাথে উঠতে হবে অভ্যন্তর মহামালা মহামালা মহাশনা এটা বন্ধু বান্ধবের সাথে হইতে পারে অপর লোকের সাথে হইতে পারে লেনদেনে হইতে পারে, আদালতের রায়েরা কোনটা কি শখসিয়াত লেবাস পোশাক ঠিক আছে জাহেরি কোনটা লাগে লেবাস পোশাক টুপি কোথায় কোথায় একটু টুপি রেখো মুসলমান নামাজ কালাম দুজনের কাছে এগুলি হইল আদালতে নামাজ রাখে রোজা রাখে কিন্তু ভিতরগত কিছু জিনিস আছে না অনেক মানুষ তুমি দেখো নামাজ নামাজি হ্যাঁ নামাজ রোজা সব করে কিন্তু লেনদেনে যাও যাই দেখবা যে ওইটা ঠিক নেই কিংবা সুদ খায় কিংবা ঘুষ খায় আছে না অনেক নামাজি কিন্তু ঘুষ খায় বুঝে নেই কথা না ওইটা হইল আদালতে এটা তার সঙ্গে দীর্ঘদিন চলাফেরা করা ছাড়া বোঝা যায় না, হঠাৎ করে বোঝা যায় না। কোথায় কোথায় একটু একজনে কয়, আরেকটু আরেকজনে কয়, মানে ওরা সম্মিলিত ভাবে জবাব দিব আর কি, একজনে সম্মিলিত এগুলি মনে না রাখলে পড়াই তুমি লেখছো জাহাবির এবারও তুমি নিজে এলাম নিছো বাইরে দেব না। তোমার সতর্ক হইতে হবে, ভাই তোমার পিছিয়ে ফেলাইবার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, বুঝছো কথাটা? তোমার ব্যাপারে সতর্ক, এই যে একটা বিষয় দিয়ে দেখো আমি দিলাম, সে তার বাইরে দিব না, বাইরে না দিয়া এইটারে গোপন করছে।